بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين، نبينا محمد وعلى آله وصحبه أجمعين، ومن سار على نهجه واستنى بسنته إلى يوم الدين. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون. আয়াতুগা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমি বায়ান করবানি শহীদুন্না বেহে গতুম, এই আল্লাহগে মাউগা হাঙ্গুরামক শহীদ উই মিহুন্না বেহে গতুম। এটা আমি ওয়াহী করবানি, ওয়ালা তাকুলু লিমান ইয়ুকতাল ফি সাবিলিল্লাহি আমওয়াত, আল্লাহগে মাউগা শহীদ ওয়া মিহুন্না তিয়াবা মিহুন্নু বুনাশে এই মারওয়েফা তি বাইকে, বাল আহিয়াউন ওয়ালাকিন লা তাশউরুন, আদি কিয়ং হে এবা মিহুন তিবি দিরিয়ে দিরি তিবি বাইকে এবা মিহুন নাকি ওয়ালাকিন লা তাশউরুন, একামা কুতি এবা মিহুন নাং একাং ইহসাসেন নুয়ানে। আসলু হাকীকাতুগা শহীদুন নাকি এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিরি লাহাট্টা ওয়া ফাওয়া বাই আলগন্ডমেন নাং এবা মিহুন নু ফেনুনু কামুগা বিয়াস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস ফুল কুরবা ফাওয়ে আল্লাহ গ মাউগা শহীদ ওয়া মিহা এমমে ফুরতামা এনে খাসসা নিয়মিত থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেবা ফাওয়ে এ গেতের এমমে ফুরতাম কামাকি আল্লাহ গমাগে শহীদ ওয়া মিহা এনাগে লেফদু বিম্মতিগে জেহুমা একুগা এনাগে হুরিহা ফাফাতাকে ফুহাবিগেন দিউম এই দারানিগে ফাফাফিয়া দারানি ফিয়া দারান্যং এনা কিবা গওয়ানামে এখান আল্লাহ নুফুসামান এখান এনাগে কিবা মিহাকু আদা কফুমাদ দাহান্দে কম্যাকাস এনাগে লেফদু বিম্মতিগে জেহুমা একু এনাগে হুরিহা ফাফতাকে ফুহাবিগেন দানে আদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এনাগে ফুরান হিপ্পেমুগে কুরিং এনা স্বর্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাইয়ার কুরাবা ফাওয়া মাকাম এনা দাক্কা লেবে শাহীদুন নাফিয়াওয়া এবামিহুম মারনওয়ানিস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতকে বেস কামেনু দাক্কাওয়ান শাহীদুন নাফিয়াওয়া শাহীদুন নাং এবামিহুমগে স্বর্গে মাকাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবামিহুমগে মার মত ফুরান এবামিহুমগে হরিগানন নিকুতুমগে কুরিং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেদাক্কাওয়া লেবে দেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শহীদুনগে ফুরানা ফেহিকুলাগে দুনিতা হাকান এ বালা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শহীদুন শহীদ ওয়াহিদু এবে কালুনগে ফুরানা ফুলু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেহিকুলাগে দুনিতা হাকান লাব্বা এহেন আল্লাহ ওয়াই কুরবানি তিয়াবামি হুন নুবনাশে আল্লাহুগে মাউগা শহীদ উই মিহুন্না এই মারওয়েফা তি বাইকে মিকামুগে তাফসিল আল ইমরান সূরাতু গান্নান আল ইমরান সূরাতুগে আয়াত তাহিগা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মি শাহি আল্লাহ কালাগে মাউগা শহীদ ওয়া মিহুনগে ওয়াহাকা তাবার তাফসিল কো বায়ান করা ওয়াফাওয়ান কম্যাকাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেহি কুলাগে দুনিতা হাকান এবে কালুঙ্গে ফুরআন ফুলাই বালাবা এ দুনিতা দুয়ালু সুবর্গেগে তাম মিতানুং কাবো হেদান এ দুনিতা সুবর্গেগে তাম মিতানুং দুয়ালু কাবো হেদান আদি রেগান্ড হিয়া বহিকং হাসিল কুরমাট্টাকা আরশিগে দারুগা ওয়া কিন্দিল তাহিগে মাচ্চা এ দুনিতাং আস জাসান এ কিন্দিল তাহকি উব্বতি তাকেং হুনাই চিং এই এ উব্বতি তাহুগে মাচ্চন ওয়া তাকিন্দিল তাহুগে মাচ্চা এ দুনিতাং আস জাসান কম্মে দুয়াহা কুয়েস এ দুনিতা সুবর্গেগে তাম মিতানুং কান এই শহীদুঙ্গে ফুরান ফুলতা ওয়ানি এ দুনিতা হুগা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবে কালুন্নাং এবেস ফরদায়েন নেতি ওয়াহী বাস ফুলু বাওয়ালাবা এবেস ফরদায়েন নেতি ওয়াহাক দাক্কান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এ শহীদুন্না আল্লাহ ওয়াহী কুরবান তি এবে কালুন এবেস কাহাল ইতরু নিয়মতে বেনুং হেইয়ে এবেস নিয়মতে বেনুং হেইয়ে এবে গতুগে এবে কালুন দন্নানে আল্লাহে আহরমুং হামে কানে বেনুমানি আলুং আমরা দুনিয়াং ফনুং মাশে এই আদি এফার শহীদুমা অনেকা ইবা আল্লাহ হারমি দিরুম আলুন শহীদুমা এ শহীদ উমুগে শহীদুঙ্গে দরজাগে মাতিবেরিকাং এবে এমি হুন ফেনিফা আলুন শহীদুমা হামে কান এবে কালুং এ দেন এদুমা কি এই আল্লাহগে হাজরাত এই দ আল্লাহ ওয়াহি কুরআন তিমং আল্লাহগে হাজরাত এবেস মিহাকু আও মাফাহুগা দেন এ নায়কান আমরা দুনিয়া কান দেবেন এই তিমং আল্লাহ মা কুরিন কুরবা ফাওয়া ফায়সালাইকে এমা তিমং আল্লাহগে হাজরাত আউমা ফাহাকু এবেস মিহাকাদ দেন দুনিয়া কাং আমরা নু দেবেনে এই দ আল্লাহ এ বে কারণ দন্নানে আল্লাহ আহারমেঙ্গে আহারমেন মিতিবি আরাম আহারমেন মিতিবি মাকামুগে খাবার আহারমেঙ্গে তিমাগে মিহুনাদ দেব্বাশ ebekan dua kor ehindu allah mi aitta mi bawala bani tebami hun allah go mago shahid wa mi hun ei marwa fati bai ke numunashe ei diriti bai ke tebami hun nakan haigatuga ekan nege ne walakin la tashurun ekam tebami hun ekan ihsasen nuane wala nabluwannakum bi shay'in min al khawfi wal ju'i wa naqsin min al amwali wal anfusi was samarat wa bashshiris sabirin Allah subhanahu wa ta'ala mi duniya insanum fonuvasa mi wani imtihana kattaka Allah urihame imtihana kurawane mi islam haqiqa emme bodang Allah imtihana kurawani muslimu islam vejje bunima Allah eta gotakun insana imtihana kurawane ehama nuhurawena duniyega misale ka algonme mi kurani evves musibaten nujehi duniyege aramuga midiriule mihun emihun nan etibi Allah rusawa pare ei kafaru mesbuni goi mushrikun makkaga mushrikun mesbuni goin ei emihun aramuga tibuma emihun na muslimun navurgina mudalibuma mikantatta dalil kurani emihun etibi hakguga kamash ei mushrikun mesbuni goi algonben na mesmi hiwani mihakan evves musibaten nujehi evves bayyen nujehi aramuga mussandi kamuga diriule mihun ei hakguga tibayaki emihun nan etibi Allah rusawa pare ehenen nun ei haqiqatuga azabe e insanan ena hituhuriha echche libun duniyeke ilmir midalwani ei allahuge azabe ke em hushiyar washe em mekeni tadarru ilmir midan tadarru ei allah madmadung ena hippeume ei madmadung ena hippeume insanakan ena hituhuriha echche duniyeke libekamuga wa nama ena kan hevennete balana kan nete nakan hevennete allahu ena hippawani madmadung ehma tafaat wattaruge musibaatan allahu muslimunna kurimati kurawane ei imtihan kurawamattaka kalaange mahuga saabitu wetibi kombay to bellew mattaka ekalaange mahuga saabitu wetibi kombay to bellew mattaka mi bayyakiwes insaanunna jehe bayyakiwes ei muslimunna jehe bayyakiwes imtihan e baliga sawum e bayyak ketter wejjanam etan etafafatakin ena ikimen allahu bussala ad etan etad darajatakin ena ufullawade allah subhanahu wa taala bayyakiwes adi emme bodati musibate jehi wada ganna wi nabiyunna rasulullah sallallahu alaihi wasallam hadis ul qurwani ashaddun nasi balaan al anbiya ashaddun nasi balaan al anbiya mistahunge terein emme gina musibate jehi wada gan faawa bayki nabi be kalunne summal amsal fal amsal den e be kalunna jehi iman kamuge darajayin allah subhanahu wa taala iman kamuge minwarun allah subhanahu wa taala mistahun tiyan qurwani iman kan gadai waraka jehe imtihan bodatiwan horiya befuna sengi wadaya gannawane alugonam kurige mitanga bayan kurun ibrahim alayhis salam allah jessevi imtihan ta kiha bodati imtihan ta kale fana allah subhanahu wa taala jessevi horiya imtihanakun kale fana kamiyab wadaya gannu horiya imtihan ema duniyan allah subhanahu wa taala insana fonuvvi imtihan kurum mattaka mi mara dirun allah heddevi insana imtihan kurum mattaka الذي خلق الموت والحياه ليبلوكم ايكم احسن عملا اكلانغي مرادرون هدي رسكلانغي كي قران ليبلوكم ايكم احسن عملا اي تيبامي هكترين امه هي عمل قرني كاكو توبلو متكا كلام اكلانغي تيبامي امتحان قربو متكا كاكو تو مي دنييغ امه ريتي عمل قرني اي مرادرون الله هدي سبب مرادرون الله هدي مقصد ema insana muslima ka buma fahuga tafaat wattaruge imtihan tan allah ge hadratun kurimati wane e insana sabit kuramattaka sabit we hurimi hetto allah bellew mattaka liyamizal khabisa min at tayyib ei rangalo heulafa mi hunge tere nubanu lafa mi hum waki kollebbu mattaka allah subhanahu wa taala insana imtihan kurawan allah subhanahu wa taala ki qur'anu ga ankabut suratu ga allah re kurawani أحسب الناس أن يتركوا أن يقولوا آمنا وهم لا يفتنون أحسب الناس ميستكون هي قرني هي ميستكون هي قري إبامي هن دلون هميكن تمنى ومتبي إيمان وجعي مي برم إبس امتحان كانوا لا إبامي هن دو كل ويدان كمان هي الله هي قرون أحسب الناس أن يتركوا أن يقولوا آمنا وهم لا يفتنون إبس امتحان كانوا لا إبامي هن دو كل ويدان كمان هي مي هن قري miige kurin ya miistakum vestiman allah imtihan kurevime ei allah mago saabitu huri ka ko to bellew mattaka emen kurige smita ki efonna rasulullah sallallahu alaihi wasallam hadis ul qurawani ajaban li amril mu'min mu'minage mu'minu mihaage kantatta hadaha ajab ajab qurani kantatte ke mu'minage kibage ehem mihakan ekantan libigen nuwe mu'minun fi Allah ehem mihakan ekantakan libigen nuwe den hadis pokon idza asabathu ad-dharra'u sabara wa kan lahu khair ena musibaten Allah gadurutun kurimati vejjia ena ekama ketteriwe ekan enan hewegen be wa idza asabathu as-sarra'u shakara fa kan lahu khair adi enan hewkame ni'matin Allah gadurutun asiya ena ek ya Allah Allah shukur dannawe ekan enan hewegen be mi mu'min mu'min mihage halat ena nubayakam nota musibate jehunas ketterikam ketteri be enaiba Allah gadurutun sawaban edeba ema musibate jehe wagutuk ketterimun ei Allah ekamuga lavafa gota kiyai ketterimun ekamang Allah sawab devan adi ekalange ni'matil libe hinduga ya shukru ada kuran jehene eh mistakum wagutuk musibate jehjiya qadara nubaychi kiyami hada kihanu baahiyya miweni evni kametti manna kuramunna mihen mihen nuiye nuiye rasulullah sallallahu alaihi wasallam la taqulu li shay'in inni in fa'altu kana kaza wa kaza tiyaba mihun khamijje hejjiya nubashe law anni fa'altu kaza wa kaza la kana kaza wa kaza khamijje humun tiyaba mihun nubashe miweni gotakat timanna kantak kure nama eveni miweni gotakav vihe den hadis ul kuravani ei law ebahi namaki umaki musibate jehumun Allahu enak ena detere gote kanda eluvumun ekamuge macchan namaki umaki ei shaytana ge durtan huluwa de kamekei shaytani durtan huluwa de kamekei emma nubaya kan nota musibate jehindu mihun qadara nota minbar fula nubaya chi goya mi hadani muslimun ge teren gina mi nota zamana nubaya chi goya ba hada emma ei nubaya kan mana kurawa fa wa kamen ei muslimek ge gotakav wanji heni Allah ge hadratun e na musibaten anna wagutuk ketteriun ketteriun den e kala ge ni'matil lawar mi ha gwani mi timanna ge mulukam timanna libuna ichche Allah ena devvi ichche ke nubune Allah ena devvi ichche ke ena nubune ena ibulani timanna ge mulukam timanna libuna ichche ke mi miyadu muslimun ge halatu hori goy muslimun ge emme riveti sifatan ei musibate jehe hinduga Allah subhanahu wa ta'ala ge hadratun ena musibate jehe hinduga ketterimun adi ekalan hadratun ni'matin ena libe wagutu ena Allah shukur ada kurun ei mu'minu ge gotakawan jehe komme yakas Allah subhanahu wa ta'ala mu'minaka vejjiya emi haku imtihan kurawan alugon menna mihi wani waragina jahilun buna ichchen ei bayye bod bayye mi haka jehuni dini helun terikan hore dina lobi kurami haka bod bayye jehuni no ta bod musibate jehuni jehero enai bunani kike ti hagguga tibi bayen namati kahal kamennu jehuni hagguga rangalang ule bayek kamuga wa namati kannu jehuni e bal ayyub alaihi salam e allahu ge nabiye ayyub alaihi salam ekalege faanang e jehunu musiba juzam bali bar harwan den juzam bali ekale faan innevi gaya ke maskolev vennai ekale faanu ge gaan maskolev saaba rabberu ekale faan inwani aliyalla ali ge tiralla hama ekale faanu ge de ahum as ekale faan adima ki ke buni ayyub ayyub ti haggu ge hurimi hekkamu ga waanama tifada bodu nubaya bayye allah ge hadrat nujehuni he e bahun hama ekani ayyub alaihi salam diravi ekade gfan sajida wadayan allah dannwane allah he mi balin timanna shifan dewani he sajida kunu te duana me mi balin timanna iba allah shifan dewani he timanna sajida kunu hama ekani e bas ekade gfan hitama kurani bas ole kamu gavi bahek kamu gavi ege kurin kade gfan ga mi kamenu kade gfan ge dannwani kade gfan ke allah ge nabiye ke ole faale ke kade gfan emme duayan allah kurawar he allah kade gfan shifa dewane ende kalifan ki ke to mi dennai kalifan dannani timan namen aafiyatuga ulunu duwahe umuruga bodi aafiyatuga allahuge ni'matuga ulunu duwahe bodi kalaange mi jessevi kuda kuda musibata timanna kennu kuram viyeyye allah qur'anuge kalifan ki teri ekka muga wahi koravan inna wajadnahu sabiran ni'mal abdu innahu awwa allah koravani timan allah deke bodi gennai mi ei ketteri ekge gotuga allah mi ekki ketteri gotuga deke bodi gannan eki ha bodu ketteri kavima allah ve korani ketteri gotu gotim allah deke bodi gannaiime ni'mal abdu ki ha rangalo aleng he tiwan allah ge ki ha rangalo aleng he yei komme ka allah subhanahu wa taala tafat musiba et jassawan ei allah e musiba ta ketteri wa ale to bellu mattaka nuwata dimati sabitu hurimi hetto bellew mattaka kitam mihun allahuge hadratu wa musibate jehe wagutuga din do kollani kitam mihun kitam mihun allahuge hadratu musibate anena imtihana kattaka anna hinduga ekalaanga azabe fadan inai hadani qur'anuge ewa kemen allah bayan korallafe ena bunanimi allahuge bodo azabe ke timanna ke macchan a ehindu ena duin du kollya fedani kitam mihun allahuge hadratuga allahuge hadratu musibate anna wagutuga dinum beerwegen edani din du kollya fedani etabba warumi ehma mi musiba etahki mikanta tahki mi allahuge hadratun anna imtihana take muslimunna ein komme intihana ki etang etaffafen ena fuhirigen dana kamen ena ikamak ketteri vejjia adi etang etat darajen ena ge ufuligen dana kame emen allahumma hi korawani mi ayta huwa wala nabulwannakum handa qurare timan allah hama kashawarum timan allah tiyaba amin intihana qurawwa husime kina bishai'in min al khawf mi allah intihana qurawwa goittam mitang mi bayan korawani bishai'in min al khawf birwer kan jassagena bay far birwer kam ibasas dana bodu birwer kam tiyaba amin intihana katta ඒ ඉම්තිහාන බිරවරිකන් ජස්සාගෙන වල් ජෝ යදි බයි ෆර් බණ්ඩ වහ හුණුකන් ජස්සාගෙන බණ්ඩ වහ හුණුකන් වෙසස්තන එකම විස්කෙත්තරි මාංජේ කෙත්තරි වෙජ්ජා ඒකේ ජසා ඒකේ නතිජා අල්ලාහ් යබර රංගල දෙවාන යබර රංගල දෙවාන එකම කෙත්තරි වෙජ්ජා අයියුබ අලිස්ලාම විකිහින එකලේෆාන් අල්ලාහ් අමර කුරවි අයියුබේ කලේෆානුගේ එෆෑම් පුළුම් බිම්මතිගේ ජස්සවාෂේ ෆින් ආරෆ් ෆලාගෙන් දාන එෆේනු කලේෆාන් ෆින් හිප්පවාෂේ එතර ෆසේ හවාන etere rangalwane hari ganduge etere anef fam pulu jassar anen aru falayagen daane efenun kaleg fan fenwar fenwarash erum ber ekkon rangalwegen daane den kalefani gotak kantak kurawi kalefanu ge hari gandu pulu kuriyavre reetwegen di kalefanu kuriyavre zuwam wegen di ai den kalaanga ekaleg fanam mudadevi kuriyin wese kalefanu ki mudaveri be kale ekamaku etak gunayen alun ekalefanu allah devi udun ranuge goffulangi takin allah subhanahu wa taala wessevi ekalefanu gamach ranuge goffulangi tak ehma e bandoha hunukam vejje hida bandoha hunukam vejje ne wanaqsim min al amwal bay fahr mudaris allah nikurawan mihage mudaris inga dan ayyub alayhi salam ekalefanu ge huriha mudale vestiyai huriha mudale gelligen diye huriha mudale huriha darim ves gelligen diye marwe gen diye emme aimpen allah behet emme am khambale behetevi ayyub alayhi salam ekalefanu khidmat kurew mattaka emme am khambale ekalefanu etan am khambale ngure huriha am khambale ves diye huriha darin tas marwe gen diye huriha mudale ves neti gen diye gomme kas allah me quran bay far mudarisun kurawan imtihan attaka wal amfu sadi bay far quran ustu baren jehidane imtihan bay far e daraja ves asdane imtihan ibrahim alayhi salam alifana ves sallallahi alifana sallallahu ibrahim alayhi salam rasulullah sallallahu alayhi wasallam taifa wada ken nabi makkah ing ebes mihaku iman nuima mihaku iman nuima bodu ummidek ge kalifana wada ken nabi taifa taifa mihun kalifanu ge dawata ijaba difana kamuge warab foni ummidek ge kalifan taifa wada ken nabi taifa ge mihun tayyar kuri kuda kudin kalifana duppan kuru mattaka emihun kalifanu ge hariga harikolu zaham kuri hilain tala hilain emihun hudi hilain kalifana ge fam pulu ge talawwa tala ekalifana ge fam pulu zaham kuri podati musibat ekalifana ekalifan nikuma wada ken nabi taifun mahayus wada ken halu kalifana ken makkah ek hinetto den timan timan kalifana wede wada ken nawani makkah ek timan kalifana nikuma wada ken gati taifare taif men timan nasrut himayat difana kamuga ummiduga den kom monaka gen to makkah wada ken nawani ekalifana damunamaad fettevi batunul wadiye kiye wadiga ඉන්ද අල්ලාහ් සුබ්හානහු තාලා කැලේෆාන හිවර දේව මට්ටකයි කැලේෆාන තසල්ලියකි ගොතුග ජින්නීන්ගේ බොඩු ජමාතෙන් කැලේෆානුගේ ඒ ගුරුවන් අඩේස මට්ටකයි එතන හාජර් කුරවි. එහෙනම් ඒ ජින්නීන්ගේ බොඩු ජමායි කැලේෆාන ඊමාන් වෙයි. ඉන්සානුන් තකෙන් ඊමාන් නොවික් කමු ගවිස් ජින්නීන්ගේ බොඩු ජමාතෙන් කැලේෆානගේ දවත කබුල් කුරවි. ඒ නතිජය. එහෙම අල්ලාහ් සුබ්හානහු තාලා හදරතු මියන්න ඉම්තිහාන තක කෙත්තර වීම ඒකේ පහුන් යන නතිජා ෆොනිවාන. අර ෆොනි නතිජයන් අන්නාන. එහෙම අල්ලාහ්ගේ හදරතුන් අන්න මුසීබාත් එකෙන් අලගොණු මෙන් කෙත්තරිවාන් වී එරුම් මිදීම තිසාබිත වෙති වෙවේනි අලගොණු මෙන්න ඊමාංකම් ගදවිවරක මුසීබායි ගදපද වෙගෙන් වානේ අල්ලාහ් රසූලුල්ලාහි සල්ලල්ලාහු අලයිහි වසල්ලම හදීස් ලකුරවාෆනි ඉදා අරාදල්ලාහු බිඅබ්දිහිල් ඛෛර අජ්ජල ලහුල් උකූබත ෆිල් දුනියා වඉදා අරාදල්ලාහු බිඅබ්දිහිෂ් ෂර්ර අම්සක අන්හු බිදම්බිහි හත්තා යුවාෆිය බිහි යවුමල් ඛියාමා රසූලුල්ලාහි හදීස් hadis ul qurawani allah subhanahu wa taala ekelange alaya hewakan irada kurawa fi ya duniyage ene musibaen awas kurawai tafaatu musibaten ene jassawana allah taala ekelange alaya ekelange hewakan irada kurawa fi ya ekelange duniyage ene tafaatu attaruge musiba jassawane bai riwayat tahuge bahari as allah taala ekelange ala deke lobi odiganna fi ya den komme insana kis kukura wena mi ene nge bahuri faafata kurai Allah subhanahu wa ta'ala enage faafata fussawa de umattaka ikalaange heelaten haddawan ekon heelate e heelata ki ena kuda kuda bayye jassawan nota musibate jassani enage faafa fussawa de umattaka ege zariyen enage faafa fussawa de wani Allah ge hadratan ena ekalaange hadir kurawani enage kibage bes faafa inne tahiru mihegi kotu ema Allah rasulullah samadi hadis ul qurbani Allah subhanahu wa taala kelange alaya hewakan irada kurawa fi wiya ena musibaen awas kurawa e duniyega adi kelange alaya nubayakan kelange irada kurawa fi wiya ena faafataka eku ena bahattave amsaka anhu bi dambihi ena du kollave Allah subhanahu wa taala ena faafataka eku duniyega ena uleene gotakan uluma eki kikuran hatta yuwafiya bihi yawmal qiyamah e qiyamah duhuga enang ege badal ege jaza ege saza barabar ekalange dev matta kale nehar mi ummatuge mi azam yati allah faskurawa mi istakunnam mi beenung gotakam mi uleweni kiwegen hagiyatu e rasulullah sallallahu alaihi wasallam ge dua ek barakat ekalange ekalege fan allah mi dua kurun ekalange de ekalege fan devunu tin dua e ijaba kuraven tin dua e ege tereng kalifan eddua e kalifan kurawi ekalege fanuge ummai kurige mistakun halah kollevi gotan allah subhanahu wa taala halah kunu kollevi kurige ummai tang huriha be funna singe udana qur'anuge ben huriha be kalunge huriha nabi be kalunge ummai tahu ge waaka allah bayan kurawa fa e nabi yage da'wat gabulunu kurima tindu hoge muhlatu e ba me honna mideni nabiyya tin dostere kalem iman war iman wajja allah ge azab annane tin dostere ge mihun iman nu iman allah ge azab annane as muli rang ek kon ala kon muriha min ala kon lan allah taala miyadu mi ummatu ge kurige ummet takawure manu ba rasulullah hadis ul qurani kurige ummet tahu ge kuri kuriha faafata ke mi ummatu ge qurane kurige ummet tahu ge kuri kuriha faafata ke mi ummatu ge qurane hadis ul qurani insana enage mammaya nu ba kan tak kurikamu ge baya ku bias miyummatuge kanta qurane miyummatuge mi fennani islami gawamata kum bese kanta mi fennani lut alayhi salam gawamuge mi himu kurifa hash kanta miyummatuge sioti huriha gawamuge mi istam kurih huriha fa fa'in ekuleve ba miyummatuge ekamako allah subhanahu wa taala miyummaten halaken nukurabba mi istakun uredeni allah subhanahu wa taala riyadu walu ekamako allah miyummaten halaken nukurabba ای رسول اللہ صلی اللہ علیہ وسلم کے دعا کے برکات اہم بھی ممی امتو کے میستہ کننا گیامت دو گا نبیہ میستہ کننا عذاب اس بڑوان عذاب اس بڑوان ای کی وگن می امت کن اللہ سبحانہ وتعالی دنیا بھی عذاب انو دیو رسول اللہ صلی اللہ علیہ وسلم کے دعا فلو کے برکات اللہ سبحانہ وتعالی می امت کن نید دنیا بھی ویس عذاب دیو فے گیامت دو ہاں اللہ لسکر وی قیامت دو ہاں اللہ لسکر وی اما قیامت دو کے فدا میں ہوں گے عذاب بڑھ مانے ہم امت تکبر میں امت ہوا ہم اے فدا میں امت کے حولفا میں ہوں نہ اور یہاں امت تکبر ثواب اس بڑھ میں امت کے حولفا میں ہوں ام فرتم سورگ اس ونان بے کی میں امت کے میں ہوں میں امت کے بے کو ام فرتم سورگ اس ونان سورگ کے در کول تم ام فرتم ہو وے نہیں اس میں امت کے بے کٹا کا اما اللہ سبحانہ وتعالی میں امت بے کو مائی بس کر بھی ہو رہا ام من نور ادی فدا نو بے میں ہوں اہن ہو رہا امت تکبر بڑن کلاں گے عذاب اس تے وافے ema allah subhanahu wa taala ekalaange maga annami ha rujuwa mi ha allah imtihan kurawan denegannan jihena algonme ekanta ekalaange hadratun anna imtihan ta algon ketteriwan jihena ketterikan ada kurun jihena musibata jihena indu bayye jihena algonme dulun nubaychi goya genwan timanna mihen kanta kurna manota ehen kanta kurna mihen vihe ehen vihe ehen kiya genwan ena minwarang iman wan jihena ei minwarang iman ma ki algonme meti minwara wes iman vejje me dulun kiya ge minbarang imam maki koba enang e annang oikkame nas nudana kama qabul kurun adi nannang oikkame bayaku kitame masakkai kuriyaka senan nu jihena kan qabul kuru e minbarang imam maki eme jihe musibata ketteriwan jihene enun ege sawab allah devwani eme rasulullah hadis kurawani innamas sabru inda sadmatil ula ketteri kamaki ei musibaa jehe wagutuga innan jehe nasifayke misal ka miha ka musibaa deoni fahun ena ketteri wa ne kome miha ko misal ka miha ge dari fulu marui kuda dari fulu marui e wagutu ena roye he ri mimbarang echi kiya uturu echi kiya kantak kuri den fahun komme go tevya ka sena ketteri kan anna ne detin mastu wasvima den handanne tene kanta e ketteri kan anna e ennon ketteri umaki ketteri umaki rasulullah sallallahu alaihi wasallam hadis rukun inna sabru inda sadmatil ula emme furata musiba jehe wagutu ga ketteri kamaki ketteri ke ketteri veveni ei ei yare ketteri kam kiyani emme furata musiba jehe wagutu ga ei nasifa ya kare yare ketteri kam mi kiyani den ege fahun ewa ketteri kam ei ketteri kam en nun ei kiye Allahumma hi qurbani timan Allahumma huriha kama kun muslimun imtihan ko mu'minun imtihan qurbana me was samarat adi meva unikoggen ebahi ena kaabota kedi unikoggen kaabota kedi un bay far tadumadu kamen asdan tadumadu kamen asdan ekama ketteri wanje he madina Allahumma lobi wodigen nabi be kalun asaw be kalun rasulullah sallallahu alaihi wasallam asaw be kalun abubakr ge fanu ge zamanu ganu lahak bodu tadumadu kamen ya madina ga halu herinna warab bodu tadumadu kamen ya en ministakum bandu haavegen vyafar veringa ta kusama ekechchesne vikkalan ekechchesne kaich abu kurga fana ngas dana allah dua ko devare bandu ha unu kan jehi war bodam mi daraja hinga jeden abu kurga fana vidalwani timanna ummid kurame haviru mug kurin allah subhanahu wa taala mi musibai filla de umma en do haviru mug kurin ai usmanu ge fanu ge bodu qafila ay sham karain kana barakon ge bodu qafila hama ekalifanu gafila auma ekuga madinage viyafar verinta ekalifanu ge arihan asdan na fi kalifa harmna vikkare titi kolo faida illa tige deguna faida ala fa den nabi evrama gi nan timan nan ebote libe den nabi hem vejja timba kula debala fa vikkare faida den nabi evrum ves gi nan ebote libe den madinage viyafar verin dan nan den evre boda ka ko ekalifanu devwan evre itorkan harmna kan ama gamas nu devene den nabi allah timan nayenge bote vaade wodi genfa diha guna devwane diha guna kayinu devi dana hege diha guna emi humu e warakan hanu kanu devene ehindu usman ge fanu vidalwani kalemen he kiware mi gafila ge mi wa huriha ka bota kecche timan kale ge fanu madina ge huriha ahlu werin ge macha wagu ko fime komme akas musiba itan annana hama huriha menna bes iman vejjei me bunum e musiba itan hama ekaku salamaten nuana baaj jerin naki e musiba itaka ketteri kan ada kuri mi hun allah ge hadratun ra ek musiba filwa de mun ede mi hun ei ei baaj jerin naki allah me kono bashir sabirin ketteri nak kale ge fan ufair kam ge khabar de wash ketterin na musiba itaka ketteri ve allah ge me dimati fatil sabit kuri mi hun na kale ge fan ufair kam ge khabar de wash ইমিনো গিয়াম ইদহ সরগেগ বড়তি বড়তি নিয়মিতা মুরি বাহাক ইবামুন অঙ্গবা দেবাশ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি হাদিস মুকরাবা ফানি ইন ইযামাল জাযাই মা ইযামিল বালাই জাযাগে বড়কম ওয়ানি মুসিবাতগে বড়কম একুগে এবাহি মুসিবা বড়ই বরকা একলাঙ্গে মুমিন আলায় একলাঙ্গে দেবা জাযাবেস বড় কুরাবান হেও জাযাবেস বড় কুরাবান ইন ইযামাল জাযাই মা ইযামিল বালাই musiba bodi warakate ajruge bodukam wani rasulullah sallallahu alaihi wasallam hadisul quran wani ema jehe musiba itang algon men hadaaginu an allah ge azab ekkamuga dekigennu an allah ge azab ekkamuga ahamin na rahmat ekkamuga deken jiyan ei mu'minu alunna ekalaange e jassawa musiba ita ge rahmate emen rasulullah sallallahu alaihi wasallam hadisul quran wani ta'un bayyaki mu'minun na wa rahmate ke adika farna wa azab ke ta'un bali emi harakun id duniya ku e bayye ei kuri zamanu ga bayyen ei manu isalmi hunna vesa ei bali allah azabe gotu ga manu isalmi hunga terav ves konu bi bai tafsir fo ittahu ga bahari liefa gadiya ku ga gana gadiya gadiya ku ellak kami hum marwe gende gadiya ku ellak kami hum marwe gende e tohon bali komme ga tohon bayye ki hama jehe rang hama hindu kolag geterega mi ha marwe genda bayyen ei mu'minun nan ei shahid rasulullah hadis ul qurani tohon bali ga marwa mu'minun naki ei shahidun ne tohon bali ga marwa mu'minun naki komme kes warabbati ashab de kalen to on baliga bahar wegen dia rasulullah sallallahu alaihi wasallam swarge go far kam khabar de bi bekalun wes dia abu ubaida mun jarrah kali fan wes mi to on baliga bahar wegen dia muaz bin jabal wes bahar wegen dia to on baliga ei shama e bekalun wada gen nevi hangurama ga e to on feturu nieta ga etang et ashab de kalaku hangur e to on baliga shahid wegen dia এমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তো অনুবাইকে মুমিনুর রাহমাতেকে মুমিনুন নাবা রাহমাতেকে কাফারুন নাহুরি আযাবেকে কি বেগে এ মুমিনুন নাগে তো অনুবাইকে মারবে যে শহীদ স্বর্গে গিয়ে মাতি দরজাতা কাফারুন এগে মারবে কেন দিয়া মানা রাখায় এমন বড় মুসিবাতে দুনিয়া গবে সে জহুনি আদি আখিরাত গতি আলিফানুকে হুনু আযাব এভরে মাগাদ ফাদা আযাব এমন মুমিনুন নাজিহে মুসিবাত তাকি রাহমাতে মুমিনুন নাজিহে মুসিবাত তাকি এই জাহিলুন দেখে গো তখন জাহিলুন দেখে নি মুমিনু দীনং উলামি কো দীন দেখে লোবি আমি কো বরাবর ফাস নামাজ কুরা নি হাকু এনা বাইজে জিহে জায় না বলান এনা নু বামি হে কাম রাং গালো মিহন নাম কাইফাদা বড় বাইয়ে নু জেহুনি হে মি বুনা এই জাহিলু কাং হাই গাতু গে চিনে গে কাং এই আল্লাহ হাই কুরানি আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এবামি হুন নাকি এখন ভাই কে কেতেরিন নাকি এই মুসিবাত জেহে হিন্দুগা দীমতি সাবিত ওয়েতিবে এ মুসিবাত কেতেরিবা আমি হুন নাকি এই এবামি হুন মুসিবাত জেহে হিন্দু বুনামি হুননে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন মি কালিমা বুনামি হুন ইন্না লিল্লাহি হাম করুন আহার মেন বানি আল্লাহ আছে ওয়া ইন্না ইলাইহি রাজিউন আদি হাম করুন আহার মেন এবর দিউম বেস বানি একলাং গে হযরত আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাদিস বুকরে মুসিবাত জেহে হিন্দু মি ইবারা কিয়া ফি মিহান আল্লাহ সুবহান ওয়া তাআলা এবরমা হেগোতে মেদবের কুরবানি মুসিবাতে জে মিফাদান কি আছে নিহায় উম্মিয়াকাস উম্মু সালামা উম্মু সালামা একমানা কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ফাহুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কা আমেন নুকুরাবারে কমানা আমি কামাল আফির ফিরিকালুন নাকি এই আবু সালামা আবু সালামা আওহারাবি হিন্দুগা একমানা দেন হিতাম কুরাবি ওয়া রাব্বুডা হিতাম কুরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কুরাবি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন কি আরে আদি দোয়া কুরা এই মুসিবাতে জে হিন্দু কি দোয়া ইন্নান এই আল্লাহুম্মা আখলিফনি في مصيبتي ادوا ادوا كي ادالواش دين ام سلمة مي ادالواني اي دوا كي معنى كي مواني احد دابر اسكلا كو اتمنى مي مصيباتو كي خليفة اللوان دي وادي ميبوري هي اغوت اتمنى مي دير كورا واش ميار ام سلمة اغوت ادوا كورا ام سلمة اغوشنة وادا اغنى واني ايه معنى كي تمنى ميبوري هي وفيري مي دير كورا واش اهنتا واني ابوري هي واني ابوري هي وفيري দেন উম্মু সালামা মিহিপুলং আরা ওয়াডা গতি মিয়াবরে হিও ফিরিয়ে কিহিনং হেতি মান নাইলি বেনি আবু সালামা আবরে বড় ইহা হিও লফা বে কালেম নেই মিয়াবরে হিও ফিরিয়ে তি মান নাইলি বেনি কিনে উম্মু সালামা মি দাড়ওয়ানি এবরে মা হিও ফিরিয়ে কে তি মান নাইলি বে ওয়াডা গতি এ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মানা নাইলি বে ওয়াডা গতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই এক মানা ইদুয়া গে বরকাত এম ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন কেন জেনে মিয়া কত এচ গেল্লুনাস আতুং ইচ্ছেম ইয়ো গেল্লু নি গেল্লে জাম ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন কিতাম মে কুডা মুসিবাতেন এনা জে হুনাস না মি কালিমা কি আনজেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আল গোনম নাহি ওয়া না হাত্তা মি হাকু মারু জিয়া হামাই কানে তাং কি আনজেন মি হাকু মারু মাসে মুসিবাতে মি হাকু মারু ইমাস কি আনজেন আদি মুসিবাতে জে হাকু মে বাকু তাকু মি কালিমা কি আনজেন এনা গে দুলুম নুবা ইচ্ছে বুনা গেন নুয়া না মি কালিমা বুনা জেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন নবা ইবদাস কানি মিহেন কুরনামা এহেন কুরনামা মিহেন বিহে এহেন বিয়ে বুনগেন নুয়ান মি খালিমা এনা কিয়েন জেহেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন উলাইকা আলাইহিম সলাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা ওয়া উলাইকা হুমুল মুহতাদুন এবামি হুন নাকি এই এবামি হুন গামাচ্চান আল্লাহু গে হযরতুম সলাওয়াতা রাহমা ইল্লি লিবনুমি হুন আল্লাহু এবামি হুন গামাচ্চা সলাওয়াতা রাহমা ইল্লি মি হুন এমি হুন নাকি ওয়া উলাইকা হুমুল মুহতাদুন আদি এমি হুন নাকি এইয়ে হিদায়াত লিবে গেম বাবা কিয়েস এমি হুন নাকি এমি মুসিবাত যে হেবা তো কেতেরিবে আল্লাহ আল্লাহ কে মুসিবাত এনা কেতেরিবে আল্লাহ গা দরতন দোয়া কুরামি হুম মিকালিমা কিয়ামি হুম এবর রাঙ্গালো হে গতে মেদবের কুরুমা এদে এমি হুম দেখো মিয়া কাছে দেম মিওয়ানি হাজ্জা বেহে ওয়াহাকতা মিয়তি দেন ইরাদ কুরবিয়া মাদামারে মি ওয়াহাকত কিয়ানি দে সুয়ালে গই বে ফুলা কু সুয়ালে মোহ দেব মুসিয়া মুসলিম গেতেরে মিহে কুমার ওয়াজ্জিয়া মোহাম্মদ মিয়া কাস এই সব কি হাগিগাতুগা মুমিন নাকি দেন আল্লাহ দেন ওড়গে মানে হাগিগাতুগা মুমিন নাকি কবে আতো হাগিগি মুমিন নাকি এ বায়া কুমার উইমা উডাবিন রয় হাদান এনা এতানেগ আল্লাহ আলকান কুরি কম্মে তানের রয় হাদান এজে হাগিগি মুমিন আল্লাহ রাসূলা এঙ্গেবি গতাং উড়নো মিহু দেন নুবা মিহুম বিদওয়েরিং খুরাফি হুরাফাই তেমি হুরাফি কান্তত্ত কুরা হুরাফি দীনুগে নামুগ আ কান্তত্ত কো দীনুগে নুয়া কান্তত্ত কো এমি হুম মারুবিমা বিং উফা কুরআন কামাং ওতি বিং আড উফা কুরআন কাম ಆ ಫ್ಯಾವಾನುಗ ವನ್ಮ ಕೀಮನಾಕಮೆನ್ನು ಅಯ್ಯೆ ಗಬರುಸ್ತಾನುಗ ತೆರೆಯ ಫ್ಯಾವಾನ ಎಕು ವನ್ಮ ಕೀಮನಾಕಮೆನ್ನು ಐ ಹದೀಸುಳು ಗವೆತ್ಯಬಾಮೀಹು ಮಯ್ಯಿತ ವಳುಲೇಫ ಮಯ್ಯಿತಾಗಿ ಕ್ಯಾರಿಂದ ಹಿಂದುಗ ಫ್ಯಾವಾನುಗ ಸಿಯವಳುಗ ಅಡುಗೆ ಇವೇನೆ ಮಯ್ಯಿತ ಇನ್ನಹು ಲಯಸ್ಮ ಕಿರಾನಿ ಆಲಿಕು ತಿಯಬಾಮೀಹುಂಗೆ ಫ್ಯಾವಾಂತಹುಗೆ ಸಿಯಳು ನಿಯಾಲು ನಾಳುಂಗೆ ಜಮ ಒಯ್ಯಿ ನಾಳಕಿ ಫ್ಯಾವಾ ಫ್ಯಾವಂತಹುಗೆ ಅಡು ಇವೇನೆ ಇದೆ ಮಯ್ಯಿತಾಂಗ್ ಹಮೈಕನ್ ಇವೇ ಗಡಿಯ ಕಿಯೇನು ವಗುತಕ್ಕೂ ನೀವೇನು ಮಯ್ಯಿತ ಮಾದಂಡ್ರೆ ಕಿಹಾವಾಗುತ್ತಕ್ಕ ಹಮಯ ಐದು ಹೋಗಿ ರೇಯ ಹಮಯ ಮಿಹಾರು ರೇವೀಮ ಯತಿ ಅನಿದ್ದು ಅಸ್ವೇರಿಬ ಎದು ಹೋಗಿ ರೇಯ ಹಮಯ ಫತಿಸ್ವಿ ಸುರ ಎದು ಹೋಗಿ ರೇಯ ಹಮಯ ಆಯಾ ಬೇಗತುಂಗ ಬೆಂಗ್ ಹದೀಸ್ ಸುಳೆಂಗ ರಸೂಲುಲ್ಲಾಹಿ ಹದೀಸ್ ಸಹ ಹದೀಸ್ ರಸೂಲುಲ್ಲಾಹಿ ಹದೀಸ್ ಕುರ್ಬಾನಿ ಹಜ್ ಎದ್ವಸ್ ಎದ್ವಹ ಎದ್ವಸ್ ತಕೆಗ್ಗ ಅಲ್ಲಾಹ್ಗೆ ಹದುರ ಕುರವೇ ಹೇವಕಂತತ್ತ ಅಲ್ಲಾಹ್ಗೆ ಹದುರ ತಂಗ್ ಎಮ್ಮೆ ಲೋಬೇತಿಕಂ ಬಡವೆಗೆಂಬ ಅದ್ವಸ್ತ ಹಾಕಿ ಏಯಿ ಹಜ್ ಮಹುಗೆ ದಿಹಾಯಕೆ ಎ ಬಹಿ ಹಜ್ ಮಹುಗೆ ದಿಹಾಯಗ್ಗ ಕುರ ಅಳಕಂತಂಗ್ ಎಹೆನ್ ದ್ವಸ್ತ ಹೋಗ ಕುರ ಅಳಕಂತ ಕವ್ರ ಮಾ ಹೇವಕಂ ಬಡವೆಗೆಂಬೆ ಹಜ್ ಮಹುಗ ನಫಿಲ್ ಕಂದತ್ತ ಸುಣ್ಣೆ ಕಂದತ್ತ ರೋದಹಿಫು ಮಾ ಸೊದಗಾಯ್ ಕುರುಮಾ ಸುಣ್ಣೆ ನಮಾತ ಕುರುಮಾ ಮಿಕಾರ ಕಂತತ್ತ ಗಿನಾಯ್ ಕುರಂವಿ ಮಿ ಫಾ ಮಿ ಹಜ್ ಮಹುಗೆ ಫುರ ತಮ ದಿಹದು ಅವು ಏಯ್ ವರ ಮಾಯ್ ಕುರವ ಅಲ್ಲಾಹ್ ಸುಬ್ಹಾನ ತಾಲಾ ದಿಹದು ವಸ್ ಏಯ್ ದೆನ್ ಹಜ್ಜು ಮಹುಗೆ ನೋಮನ ದುವಹು ಏಯ್ ಹಜ್ ದುವಸ್ ಅರಫಾ ದುವಸ್ ಎದುವಹುಗ ರೋದ ಹಿಫಂಜಿಹೇನ ಎದುವಹುಗ ರೋದ ಹಿಫಾಫಿ ದಿಯ ಹರುಗೆ ಫಾಹಫು ಹವಿಗೆ ದಾನ್ ಕುರಿಯಂ ಒಯ್ ಅಹರ ಇಸ್ವೆ ದಿಯ ಅಹರುಗೆ ಫಾಹಫತ ಫು ಹವಿಗೆ ದಾನ್ ಕಮ ರಸೂಲುಲ್ಲಾಹ ಸಲ್ಲಲ್ಲಾಹು ಅಲೈಹಿ ವಸಲ್ಲಂ ಹದೀಸ್ ಫುಲ್ ಕುರವ ಅಫವಾನಿ ಹಮ ಏಯ್ ವರ ಮಾಯ್ ದುವಹ ರೋದ ಹಿಫಂಜಿಹೇನ ಹಜ್ ವರಿನ್ನ ಕನ್ನೆಂ ಎದುವಹುಗೆ ರೋದೆ ಹಜ್ಜು ನೋಯತಿವಿ ಮೀ ಹುನ್ನ ಎರೋದೌತಿ ಮೇಹರ್ ಮೀಗೆ ಅಸ್ಲಕಿ ಅಲ್ಲಾಹ್ ಸುಬ್ಹಾನಹು ವ ತಾಲಾ ಸವಾಬುಗ ಎಬ ಬ್ಯಾವರಿ ಕುರವ ಹುರಿಹಾಯನ್ನ ಹಜ್ ವರಿಂ ಎಮೀಯುಂ ಹಜ್ಜು ಮಬ್ರೂರಂ ಅದಾ ಕೊಫಿನಮ ರಸೂಲುಲ್ಲಾಹ್ ಸಲ್ಲಲ್ಲಾಹು ಅಲೈಹಿ ವಸಲ್ಲಂ ಕುರಾನ್ ಮನ್ ಹಜ್ಜ ವಲಂ ಯರ್ಫುಸ್ ವಲಂ ಯಫ್ಸುಕ್ ರಜಾ ಕಯೌಮಿ ವಲದತುಹು ಉಮ್ಮುಹು ಈಗ ಮಾನೆ ಕಿ ಹಜ್ಜು ಏನ ಎವ್ವೆಸ್ ಕಹಾಲೆ ನುಬಾಯ ಚೆದ್ದುಲು ನುಬುನೆ ಫಾಸಿಗು ಎವ್ವೆಸ್ ಅಮರೆನ್ನು ಕೊ ರಸೂಲುಲ್ಲಾಹಿ ಸಲ್ಲಲ್ಲಾಹು ಅಲೈಹಿ ವಸಲ್ಲಂ ದೆಕ್ಕೆವಿ ಗೊತ್ತಂ ಹಜ್ಜುಗೆ ಅಳುಕಂ ಅದಾ ಕೊಗ್ಗೆಂ ಏನ ಅನ್ನಾನಿ ಏನಗೆ ಮಮ್ಮ ಏನಗೆ ಬಂಡು ವಿಹೇದು ವಸ್ವದಾನಿ ಎವ್ವೆಸ್ ಫಾಫೈನ್ ತೋಹಿರುವ ಏನ ಅನ್ನಾನಿ ಮ್ಯಾರ ಈಗ ಅಲ್ಲಾಹು ಸುಬ್ಹಾನಹು ವ ತಾಲಾ ಯತಿ ಹೆಮ್ಮಿ ಹುನ್ನವ್ವೆಸ್ ಫುರ್ಸತೆ ದೆವ್ವಾಫ ಈಗ ಅಜುರು ಹಾಸಿಲು ಕುರುಮುಗೆ ಏಯ್ ಹಜ್ಜು ಮಹುಗೆ ಹಜ್ಜು ದುವಹುಗೆ ರೋದೈಫು ಈಗ ದೆ ಅಹರುಗೆ ಸ ಫಾಫ ಫುಹರಿಗೆಂದೆ ದೆ ಅಹರುಗೆ ಫಾಫ ಕೊಮ್ಮೆ ಅಹರಕು ಹಜ್ಜು ದುವಹರೋದೈಫಾಮಿಹ ಹಜ್ಜು ದುವಹರೋದೈಫಾಮಿಹ ಕೊಮ್ಮೆ ಫಾರಗು ದೇ ಅಹರುಗೆ ಫಾಫೆಂದೆ ಎಂಗ ಅಹರುಂದೆ ಅಹರುಗೆ ಫಾಫ ಎಂಗ ಅಹರುಂದೆ ಅಹರುಗೆ ಫಾಫ ಎಂಗ ಅಹರುಗೆ ಎಮ್ಮೆ ದುವಹೆಗೆ ರೋದೈ ದೆ ಅಹರುಗೆ ಫಾಫ ಏನಗೆ ಏನವೇ ಸುರಿಯ ಫಾಫೆ ಫುಹಗುನು ಫದ ಏನವೇ ಸುರಿಯ ಫಾಫೆ ಫುಹಗುನು ಫದ ಎಮ್ಮೆ ದುವಹುಗೆ ರೋದಯ ಮುರಿಯ ಬೇಫುಳು ಬಸ್ ಸಮಾಧಿ ಕಂದಿನ ಎರಂಗಳು ಕಾಣುವ ಹಜ್ಜು ದುವಹುಗೆ ರೋದ ಹೀಗೇತು ಅನ್ನಿಯೈ ಮಿಹಾರು ಅನೆ ಬ್ಯಾಂಕ್ ಇಲ್ಮೆರಿಂಗ್ ಬಹುರಿ ವಿದಾಳೆ ಸಹ ಸುಣ್ಣೆ ರೋದ ನಿಯನ್ನು ಕತಸ್ಫುದೇನೆ ಸುಣ್ಣೆ ರೋದ ಹೇಂದುನು ಬಸ್ ನಿಯಗ್ ಗಣವೇ ಮೆಂದುರ ಹಮಯಂ ಎಬೈ ಮೆಂದುರ ಹಮಯ ಲುಹಾ ನಮಾದು ತೆಮಿಗೆಂಬ ವಗುತ ಹಮಯ ಸುಣ್ಣೆ ರೋದಾಗ ನಿಯಾಯಿ ಇಲ್ಮೆರಿ ವಿದಾಳೆ ನೋಡಿ ದೆಂಗ್ ಕೊಮ್ಮೆ ಕಸ್ ಏ ದೆಂ ಏಹಾ ಬೊಡ ಕದ್ದಮ್ಮ ಅನಿಕೆನ್ನೈ ನುವಾಯ್ ದಿಹೈ ಜಯಂ ಹೈರ ಹಮಯ ದೇನ ಹದಾನೆ ತು ನೀವು ಸಾರಕ ಏ ಸುಣ್ಣೆ ರೋದ ರಸೂಲುಲ್ಲಾಹಿ ಸಲ್ಲಲ್ಲಾಹು ಅಲೈಹಿ ವಸಲ್ಲಂ ಕೈಫಾನುಗೆ ಕೊಟ್ಟರಿ ಕೊಡ ಆಯಿಷಾ ತುಫಾನು ಗರ ಹೆಂಗಸ್ ನೀ ದನ್ನಾನೆ ಅಲ್ಲ ಆಯಿಷಾ ಏ ಬಹುರು ಹೇಕ ಆಯ್ಚ ಆಯಿಷಾನು ದಾಣ ಹವೈ ಕಿಚ್ಚೆಸ್ ನೆತ್ತೆಗೆ ದನ್ನೆ ಹೆ ವಿಜ್ಜರೋ ದಯ ತಿಮ ತಿಮಂ ಕೈಫಾ ಅಲ್ಲಾಹುಗೆ ರಸೂಲ ಅಲ್ಲಾಹುಮ್ಮ ಲೋಬಿ ಒಡಿಗೆನ್ನೈ ಮಹುಲೋಕು ಐ ಗೇತೆರೆಗೆ ಇತಂ ಮಸ್ತು ಐ ತಿಂಗ್ ಹತರು ಮಸ್ತು ಅಸ್ವೆಗೆಂದೆ ಅಲಿಫಾನ್ ಕೊಡೆನ್ನ ಅಂದ ಗೇತೆರೆ ಆಯಿಷಾ ತುಫಾನ್ ಫಜುರ್ಗೆ ಫಾಹುಂ ಕ್ಯಾಫೆ ಕರೋದೆ ಕಣ್ಣು ಆನೆ ಮೇರೆ ಗಲಿಫಾನ್ ಮಿ ವಡಾಗನ್ನವನಿ ಕಾಚೆ ಪರಿ ಕುಳ ಫತಿ ಸಮಾಧು ಗಲಿಫಾನ್ ಸಿಕ್ಕುರು ಕುರವ್ಯಾಗೆಂ ಇರುವ ರೀಮ ಮಿ ವಡಾಗನ್ನವನಿ ಐಷ ತುಫಾನು ಕಾರ್ಯ ವಡಾಯ ಮಿ ದನ್ನವನಿ ಕಾಚೆ ಏ ಕುರಿ ಮಿ ಗಲಿಫಾನ್ ಫಾರಿನ ಕುಳ ಎವ್ವೆ ಸಿಚ್ಚೆ ಬಾಕಿ ಫತಿ ಸಮಾಧು ಫಾಹುಂ ಎವ್ವೆ ಸಿಚ್ಚೆ ಗಲಿಫಾನ್ ನಮಾದು ಮಿ ವಡಾಯ ಗತಿ ekama naage ari he wada age mi dannawani ka aichinge bori he nete em ve jaro de ingene na ilmir vidalwane na ingene maburu maburu hajje vejjiya ke mane kiyana kurin huri gotavrena islahumane hajjun asena kuriyavre bodan islah we wi kamuga wanya ke mane ke allah enage hajju kabul kurawa fi ena shukura da kore allah ena islah we bayavre kurin bayem mi hajju en ibadat kuriyavre nu ba kuriyavre nu ba angaves warugada mi hunga netimoshun iturwe bayen anhinun ebori hajju e baden bayen mi hun hajje dan hajju ge maqsode wesne ege den farden onnakan ege ni hama ekani hajju un onnakan ege maqsode ege hikumata ki ko ba kamen e tasavvur ko deni kon kamet kam e wesechne ege midani aslu hajje dan jeheni mi hu rihachin olum filwan hajju ge maqsode ki ko ba to hajjun tasavvur ko deni kon kamet to hikumata ki ko ba to mi hu riha ichche denegane gen diyama hajju ge tasavvur ena hita annani ennuni hama etanga bay mi hunan nege mi vihani kon kan kan e algonon mi dive hingo wan eta ulunu mi hun eta eta duah eta etan hajje ge ulunu mi hun e mi hunaka tasavvur wesnu e bay mi hun ge bade hama fuke mi rahi pa lan foto ne un kamaki hu riha tna foto foto ei bay mi hun kan da etana ki ei arafaid dohuga roe heri ades paddanna rasulullah sallallahu alaihi wasallam ashabe kulna muqatab kurawafa hadisul kurawani ei fanarwana milere mahegge fanarwana milere hadabbalafa innakum satarawna rabbakum iyanan kama tarawna hadzal qamar wala tulamuna fi ru'yatihi tibami hunam mi handu fenna faden giyamet dohga tibami ge berus kenange fennane ali e kenange bellemuga evs kahala gellu mennuwane hala boli kamenno onna nem menna handu kitame ba bodas handu fennane menna sarka durgawa ichchigatta hem balen jene mati ge inna handu em kitame ba gina ekas fennane evs miyaka unda gule evs nuwane handu fennake egotan allah fennane qiyamet dohga qur'anuga allah hi korawani wujuhun yawma idhin ناظرة إلى ربها ناظرة إذ وهو جاي مون تكين علي وجالا لكن وا مون تكين مون تهو غير رسكلانج بلانة إذ وهو كم ميكا سيد وهو غا سوارو جوان تبرينن الله سبحانه وتعالى دي داروان أي الله سبحانه وتعالى سوارو جوان تبرينن أنغوان تيباميهم أدي إتر نعمة تيمان الله تيباميهم إتر قد بمت تيباميهم إدمو هي إيهم تيباميهم دنمان الله الله تيمان منا ندفني كونغ تشينه نتاعه وريهاني يوم التكمل مهني تيمان منا اللي بفاي murihani yumatta kemyati libifaye demya vura bodoni yumaten adi wahane he itu den ehidu allah subhanahu wa taala ekanaage farda kolo kashfu kurawani hori swargawanta verinna allah subhanahu wa taala feni wada gannawan ehin swargawanta verin allah sayyida kurawana allah wai kurawana sayyidan huriha mi hunte duwash mi ata fahoge besal kama besne teni ta swarge timan allah tiya ba mena devvi niyamatun lazzatu hasil kurashin aglo kama besne ngi ves etana wa de eto masai kuran evs masakkaten atun fain kura kan nu jihene hitan aru walen jihene kom mechen ayye me duniya ek kamen alu gona menna mi wani etam masakkate kogen etanga masakkate kura kan nu jihene kom me kame ba den huri misal ek daraja tan ege il merenge huri farau kofa emme mati daraja ge mi hunna allah di dar wa ne tan kol gina duale ku de hiru wa mi hun rasulen den aam mo swarge ge aam munna allah subhanahu wa taala kom me hukur duha ku teni wada gannawana kama riwa wegen kani komme hukuru duwahaku ei swarge ek bevvene majlihe e majlihe ko hunnane member jehe mita gonde vijhe fa hunnane ta hunnane member watura leifa e member hunnane jawahirun hedifa egen komme jawahir duniye ge mi iru mi fenna iravura li gen wa jawahiru eden ege riti kan e bayan kuran member tan etir fenna e member ta ge swarge on tarin ishi nyana allah fen wada gannawana swarge wan tarinna ei majlihuga adi emihun e majlihun emuri giyad dairu emihun evura riti wegen daane emihun ad deifawa ambin ei hura leenu emihun dannawana timan namen kaarin kalemen nikun iravura miharo adi mari ichi adi e firin dannawana hura leenu ti kabalum bas mari ichi timan namen diye iravura zuwan kama kiyese ta badalen annana echennun abaddu bas zuwan wewe riti wewe hunna nimumen nuana ya zuwan maka mitanga meni muskuli etanga wan zuwan abad abad zuwan zuwan kama kesna nan badade ome kesei zan eis narakan nikun nami hunna narakaage azab bay mi hun narakae dane mi ummatuge mi hunge teren hama muwahhidunge teren e muwahhida kununi swarugya kununnaane e tawhidu gahluweriya kununi swarugya kanwannaane tawhidu gahluweringe teren bodati faafatak kon yat tawbaanuma huribay mi hun e mi hunge e azab faafatahuge azab de komatta kai mi narakae dane narakae nikunnaane mi hun swarugye weddeven swarugye weddema ko hinema mettange da manaslipe لقد تغسيه سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك.